যাবে, ভোট গণনার পরে কে পাবে কে পাবে, আগে ভোট দিন পরে দেখা যাবে, ভোট গণনার পরে কে পাবে কে পাবে, আগে ভোট দিন। নেই জল নেই পথ নেই বিদ্যুৎ, তবু ভোটের হাতি মেনই মাহুত, সব দেব ভোট পাই যদি, ভোট দিয়ে পাকা কর আমাদের গদি, আগে ভোট দিন। আমিও লড়েছি খুব জিতে গেছি ভোটে, সংসদে বসে থাকি ইউপিএ জোটে, গণতান্ত্রিক পথে বিল আসে যায়, সরকার খায় ভোট ভোটার কি খায়, আগে ভোট দিন। পুরসভা ভোট ভোট পঞ্চায়েতে জল আসবে কি বড় ধানের খেতে, জল সেচে টান মানে ভাতে পড়ে টান, পেটে খিদে নিয়ে বলো এ দেশ মহান, আগে ভোট দিন পরে দেখা যাবে, ভোট গণনার পর কে পাবে কে পাবে, আগে ভোট দিন, আগে ভোট দিন, আগে ভোট দিন, আগে ভোট দিন।